পিছনে লাগছে। কথাটা নির্জনে বলি না, মা শুনছে কিরকম কান খারাপ। মা বলি বলো, ওই তার মতো মহাসতী খারাপ দেখছো, নির্জনে দিয়েছিলাম বলে লেগে গেছে কি, তার মতো মহাখারাপ। নারদ তোমার গানে বোধহয় ভুল হচ্ছে। আগে না মা ভুল তো হয়নি, তাহলে তুমি কোন সতীর কথা বলছো? ওই মর্তধামে। মর্তধাম মানে কি জানো? যারা জন্ম নেয় আর মরে, তা সেখানে এমন কোন সতী নারী দেখে এলে যা আমার মতো সতীর কাছে তুমি অপর কিছু মনে করবে না? এই গন্ডগোল আপনাদের দেশে আছে নাকি? কোন হতভাগা স্বামী যদি স্ত্রীর কাছে এসে বলে ফেলেছে একবার, জানো ওই দেউলিয়া বাজারে পদ্মা বলে মেয়ে আছে, তুমি যেরকম ভালোবাসো সেরকম একবার বলে দেখবেন আপনার চিরদিনের মতো রান্না বন্ধ হয়ে যাবে। এ কারো প্রশংসা কেউ শুনবে না, কিন্তু আপনি ওনাকে এসে বলুন, ত্রিভুবন ঘুরে দেখলাম তোমার মতো সুন্দরী আমি করতাম, ও দেখবেন রান্না করতে করতে ছুটে গিয়ে আয়না দেখবে। এ কমিটি আবার হো করে হাসে, বলে ঠিক জায়গায় ধরেছ। পৃথিবী হচ্ছে প্রশংসার পূজারি, যদিও তার নাক বাঁকা, যদিও তার চোখ টেরা, তাকে যদি বলেন তোমার মতো সুন্দরী হয় না, সে দেখবেন বার বার। এই হলো একটা ব্যাপার, কেউ কারো প্রশংসা শুনবে না, তার প্রশংসা করুন। আবার বল কি, এই হলো সেই ব্যাপার। দাঁড়াও নারদ, তোমার কীর্তনে গোলমাল আছে, তুমি কি করে বলছো আমার মতো সতীর সামনে দাঁড়িয়ে মর্তের মানবী যারা মিথ্যে কথা বলে, স্বামীর আগে যারা খেয়ে শুয়ে পড়ে তারা সতী নারী? বন্ধ করো তোমার কীর্তন। মা আমার কোনো দোষ নেই, আমি যা দেখেছি দেখলাম, তার মতো মহা সতী ত্রিভুবনে না, তার মতো মহা সতী ত্রিভুবনে না, তার মতো তার মতো তার মতো মহা সতী ত্রিভুবন। আচ্ছা হে প্রভু, আমি যে তোমার পদতলে বসে আছি তোমার কি চিন্তা নেই যে আমি আছি? নারদ কি বললো না বললো তুমি চুপ করে আছো, কিছু বলতে পারো না? নারদ বলে, ওরে ঢেকি আগুন লেগে গেছে, বরং তুই আমাকে আর দুটো জায়গা বাকি আছে নিয়ে চল, এখানে জ্বলতে থাক। কি এইবার নারদ, ও বাবা ঢেকি রে চল না বাবা, ওরে চল না বাবা ব্রহ্মলোকে যা, ও বাবে ঢেকি রে চল না বাবা বৈকুণ্ঠে যা, ও বাবে ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যা, ও বাবে ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যা। বলছি যে সেখানে তো ঝগড়া লাগলো, ব্রহ্মার হলো কি? ব্রহ্মা বলে, আরে বেটা আজাও বেটা আজাও বেটা, কিতনা মেরি সৌভাগ্য হুয়া কি মেরি পুত্র ভি মেরি নিকট মে আতা হ্যায়, মেরি বগল মে আতা হ্যায়, আ বেটা আ বেটা। নারদ বলে, কত ডাকছো ডাকো, যে কথাটা বলবো তারপরে কি হবে দেখতে হবে। মা সাবিত্রী দেবী বলে, কতদিন যে তোমার কণ্ঠে গান শুনিনি, আহ হৃদয়টা যেন পাষাণ হইয়া গেল গো, গান গাও। নারদ বলে, গান শোনার পরে আসন থাকবে কিনা সন্দেহ, তাহলে গাই। আমার গাই, গিয়েছিলাম মর্তধামে, দেখেছো নারদের কণ্ঠ কি যেন সুধা ঝরে ঝরে পড়ল, গিয়েছিলাম মর্তধামে, এখানে আর তোমার গান চলবে না। বলে এই যে একটু আগে বললে আমার কণ্ঠ নাকি কিনোদরির মতো, এখন আমার বলছেন তোমার গানের ভাষায় ভুল আছে। আগে কেন মা, তুমি কোন সতীর কথা বলছো? তুমি আমাকে চেনো? সাবিত্রী পাহাড় দেখেছো? ওই পাহাড়ে আমি তপস্যা করেছিলাম, তোমার বাবা গোলমাল করেছিল। তা আমি কত বড় সতী নারী সে তোমার বাবা ব্রহ্মা জানে। তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য সতীর গুণগান গাইছো, তোমার লজ্জা করে না? আর বলি ওকে আর বলবো কি, ও তো ছেলে মানুষ, হরি নাম ছাড়া কিচ্ছু বোঝে না, সংসার বোঝেও। কিন্তু ব্রহ্মদেব তোমাকে বলি, তুমি ওর সামনে বসে আছো আর ও বলে যাচ্ছে, আমার অপমান হচ্ছে না? নারদ বলে ঢেকি রে, বলো এখানেও আগুন লেগে গেছে, আর একটা জায়গা বাকি আছে, তুই বাবা আমাকে পৌঁছে দেবা। ও ভাবে ঢেকি রে, আর কোন জায়গাটা বাকি আছে? আপনারা আগে গিয়েছিলেন বোধ হয়, হ্যাঁ ভালো ভালো। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, হায় হায় চল না বাবা, কৈলাসে মা আপনার দশভুজা চরণে প্রণাম মাগো মা। কই বলল দাইনি ত্রিগুণ নাশিনি মা, নারদ অনেক দিন পরে এলি, তোর মুখটা খালি মনে পড়ে মা। এরপরে আমি যেটা দেব সেটা তুমি সহ্য করবে কিনা সন্দেহ। তা বলে বাবা আর বস, মা বাবা নেই ঘরে? আর তোর বাবা কত হাজার বৎসর তপস্যা করে তোর বাবাকে বিয়ে করলাম, কিন্তু আমার কপাল সেই ছেঁদা থেকে। নারদ তখন মনে মনে ভাবছে মায়েরা কত দুঃখ পেলে, তবে লাজ লজ্জা ছেড়ে দিয়ে ছেলের কাছে নিজের বিয়ের কথা বলে। মা আপনি কি ভুলে গেছেন আমি ছেলে? বাবা মায়ের বিয়ের কথা ছেলেকে শোনা? চাপ মাকে জ্ঞান দিচ্ছে, তেমন ছেলে হলে মা তার সব দুঃখ বলতে পারে, কোনো অন্যায় হয় না। অন্যায় হয় না তো বলো, আমি যেটা বলতে চাইছি শুনলে থাকবে কিনা সন্দেহ। তাহলে বাবার সঙ্গে দেখা হবে না? ওইটার জন্য তো তোকে বলছি, তোর বাবা ঘরে কতক্ষণ থাকে? শ্মশানেই তো বেশি পড়ে থাকে। চল ওইখানেই যাই, চল, দুটো কথা কইতে পারি না, সবসময় চোখ বন্ধ করে বসে আছে, কি দুঃখ বলতো। তাহলে মা কি করে হবে, তুই গান গাইবি, তুই গান গাইলেই তোর বাবা দেন মানবে, তাহলে তোরও দেখা হবে আর আমারও দুটো কথা। তবে আমার চলো যাই। দেবেল ধূষণ সে তো কালে সে তো সাত তাল ভুল জ্যোতি পিনাকি সাধুগুরুকে প্রণাম করলে নাকি ফল পুরো হয়ে যায়। তা তুমি গান গিয়ে আমার ধ্যান ভাঙালে, তোমার মতো বৈষ্ণব একটু করি না? নারদ বলে আলিঙ্গন করি আমি, কিন্তু তোমাকে আলিঙ্গন করা যাবে না। বলে কেন? কতগুলো সাপ গলায় জড়িয়ে রেখেছে, কখন কাকে দেবে তার কোনো ঠিক আছে। তারপরে লোকে তুলসীর মালা পরে, তুমি তো রুদ্রাক্ষের মালা পরেছ, কাঁটা বেরিয়ে আছে গলায়, হারের মালা পরে আছে। তোমাকে আলিঙ্গন করা মানে আমার বুকে পিঠে সব জায়গায় ব্যথা হবে। তাছাড়া যদি গাটা তোমার ভালো থাকতো, সারা গায়ে ছাই মেখে বসে আছে। তোমাকে আলিঙ্গন করা যায়? ওই দূর থেকেই হরি বল বলো, তোমাকে আলিঙ্গন করা যাবে না। বলা না বলে নারদ, তুমি জানো না আমি কেন এগুলো করে রাখছি? এই যে সাপ দেখছো না, আরে সাপ আমি নয় রে, লোকে সাপকে ভয় পায়, আর আমি হরিনামের মন্ত্র দিয়ে সাপকে বশীভূত করে গলায় আমাকে দংশন করে। এটা আমার ভূষণ হয়ে গেছে, ফণি ভূষণ। ফণি মানে সাপ, ভূষণ মানে অলঙ্কার। এটা আমার অলঙ্কার হয়ে আছে, এটা আমাকে ভালোবাসে। আর মানুষ যারা হরিনাম করে না, কৃষ্ণ মন্ত্র জপ করে না, তারা সাপকে ভয় পায়, আর আমার হরিনামে এরা বশীভূত। এটা আমার অলঙ্কার হয়ে অঙ্গে জমি। আর তুমি ছায়ের কথা বলছো, অঙ্গ যদি সুন্দর হয় লোকে প্রশংসা করবে, লোকে বলবে শিব সুন্দর। ঢেকে দিয়েছি ছাই দিয়ে, সুন্দর দেহটাকে ঢেকে দিয়েছি। তবে তুমি ভেবে না, ভাববে না, ওই উনুনের ছাই নয়, যজ্ঞের ছাই। উচ্চারণ করে যোগ্য হয় সেই ছাইগুলো আমি গায়ে মাখি, কেন জানো? অতি যজ্ঞেশ্বরের কৃপা আছে। যদি গায়ে মাখি, যদি কৃষ্ণ নামে নয়নে অশ্রু আসে, তাই। আর তুমি হারের মালার কথা বলছো, এই হার যাত্রা নয়, যারা কৃষ্ণ নাম করে মরে যায় তাদের হারে কৃষ্ণ নাম লেখা থাকে। সেই হারগুলোকে খুঁজে খুঁজে এনে শ্মশানে কেন বসে দেখি জানো? যেখানে সকল মানুষের শেষ যাত্রা, যেখানে আর কেউ কামনা বাসনা করতে পারে না, যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না, আমি ওইখানে গেলে আমার বৈরাগ্য আসে, ওইখানে গেলে আমি সংসার ভুলে যাই, আকাঙ্ক্ষা নাই, কামনা নাই। যেখানে হারায় সকলে, যেখানে সব কিছু পুড়ে যায়, ছাই হয়ে যায়, আমি সেই শ্মশানে বসে পরিণাম। এই দেখো কিরকম, দেখো এই আমার কথাই সমানে বলে যাচ্ছি। তা নারদ তোমার খবর সব পার্বতীকে সঙ্গে এনেছ, মাকে সঙ্গে এনেছ, হ্যাঁ তুমি তো শুধু ওই করলে, আমার দিকে এতক্ষণ তাকালে না। নারদ এসেছিল কি একটা কথা বলবে, তাই ওকে বললাম যে তোর বাবার কাছে বলবি, দুজনে থাকবো, শুনতে ভালো লাগবে। ও তাই, আর আমি এতক্ষণ নিজের কথা বলে যাই। তা নারদ কি বলতে এসেছিলে বলো? নারদ বলে ওই রকম থাকলে হয়, দুজনে এক জায়গায় বসবে সুন্দর করে, মাকে বাম দিকে নিয়ে বসবে, আমি যুগল দেখব আর কথাটা বল। ও বাবা তুমি কি ভালো কথা বল। মা পার্বতী বলছে এরকম ছেলে গর্বে ধরলে কোনো দুঃখ নাই। নারদ বলে কথাটা শোনো তারপরে বুঝতে পারবে কি। এইবার দুজনকে বসিয়ে দিয়ে নারদ বললেন তাহলে মা শুরু করি। বলে কি, গিয়েছিলাম মর্ত্যধামে দেখে গেলাম নিজ নয়নে, গিয়েছিলাম মর্ত্যধামে দেখে গেলাম নিজ নয়নে, গিয়েছিলাম মর্ত্যধামে দেখে গেলাম নিজ নয়নে। কি মিষ্টি তোমার কণ্ঠ, আহা তা কি দেখলে বাপ। দেখলাম তাদের মতো, দেখলাম তাদের মতো মহা সত্যি ত্রিভুবনে নাই, আর মতো মহা সত্যি ত্রিভুবনে নাই, তাদের মতো তাদের মতো মহা সত্যি ত্রিভুবনে নাই, দেখলাম তার মতো মহা সত্যি ত্রিভুবনে নাই। অন্য করে কিন্তু তুমি কি বলছো না, কার সামনে দাঁড়িয়ে বলছো? আমি দশ ভুজা, আমি মহাভৈরবী, আমি কালরাত্রি, আমি ভয়ঙ্করী, কার সামনে দাঁড়িয়ে তুমি কোন মর্তের মানবীর গুণ গান গাচ্ছো? যে মেয়েরা মিথ্যে কথা বলে, স্বামীরাকে খেয়ে নেয়, আর যারা স্বামীরাকে শুয়ে পড়ে, তুমি তাদের কথা বলছো? আমার চেয়ে তারা বড় সতী হলো, স্বার্থ হও না। আচ্ছা গণেশের বাবা তোমাকেও বল এই ধরেছে, নারদকে ছেড়ে দিয়ে গণেশের বাবাকে ধরেছে। অমনি নারদ বলে ঢেকিরে কাজ আমার হয়ে গেছে, তিন জায়গায় আগুন লাগিয়ে দিয়েছি, এখন আমি আড়াল থেকে দেখব এই তিন দেবী কি কি করে, তখনই বোঝা যাবে কি হবে। তখন সেই ঢেকিকে বললেন ভাবে ঢেকিরে তুই আমায় নিয়ে চল একটু ফাঁকের দিকে, আর এদিকে লেগে গেছে গণেশের মা আর গণেশের মামা, কি ঝগড়া লেগে গেছে। সে বলে আমি কি করব, নারদ যদি বলে আমি কি করব, বলে তোমার সামনে বললো কিছু বলতে হবে না কি। ওদিকে নারদ বলে চলে রে রে ভক্তমন্ডলী মায়েরা, এবার গণ্ডগোল তিন জায়গায় লাগিয়ে দিয়ে এসেছে, সহ্য করতে পারে আমার চাইতে বড় সতী মর্ত্যধামে কে সেই মেয়ে আমি দেখবো। তিনজনেই একই ব্যাপার, তবে কেউ কাউকে জানে না, সকলেই জানে নারদ শুধু আমার ঘরে জানিয়েছে, সে যে তিন জায়গায় আগুন লাগিয়েছে কেউ জানে না। তাই মা পার্বতী ঠিক করলো কাউকে বলবো না, ভোর চারটার সময় উঠবো, উঠে আমি মর্ত্যধামে যাব, দেখবো সে কেমন। এদিকে মা সাবিত্রী ঠিক করলো রাত্রি সাড়ে তিনটার সময় উঠবো, কাউকে বলবো না, চুপি চুপি পা চেপে চেপে যাবো, সে মেয়ে কেমন আমি নিজের চোখে। মা লক্ষ্মী দেবী ভাবলো একবারে কাক ভরে উঠবো তিনটের সময়, কেউ জানবে না আমি একা করে যাব, সে মেয়ে কেমন আমি তাকে দেখে আসবো। এইবার তিনি দেবী ঝুঁকিতে করি চলে মর্ত্যধামে, তিনি দেবী চলে মর্ত্যধামে, দেখ রে তুই তুটি নয়ন ভরে, ওরে দেখ কমলা দেখ রে তুই তুটি নয়ন ভরে, ওরে তিনটার সময় যিনি উঠেছেন তিনি কে, নাম কি? লক্ষ্মী দেবী। একবারে ভোরবেলা শিশির কুয়াশায় ভরে গেছে মর্ত্যধামের ব্যাপার, কখন যে রোদ উঠে কেউ জানে না, যাচ্ছে সাবিত্রী দেবী সাড়ে তিনটার সময় উঠেছে লক্ষ্মী দেবীর পিছনে যাচ্ছে। সাবিত্রী বলে আমার সামনে যেন কে যাচ্ছে, যেই যাক আমি যেখানে যাচ্ছি কেউ যাচ্ছে কি। এদিকে চারটার সময় যিনি উঠেছেন তিনি হচ্ছেন মা দুর্গা, তিনি সকলের পেছনে যাচ্ছে। লক্ষ্মী দেবী একবার মনে করলো পিছনে কেউ নেই তো, একে দুটো মাথা আসছে, পেছনে আবার লম্বা, আর লক্ষ্মী দেবী চিন্তা করলো এক যাত্রায় তিনজন যাচ্ছে, এরা যাবে কোথায়, কারা এরা? দেখে সাবিত্রী, দিদি তুমি? হ্যাঁ তা যাচ্ছি। লক্ষ্মী তুমি কোথায় যাবে? আগে বলো তুমি কোথায় যাবে, আমি পরে বলবো, তুই বল কোথায় যাচ্ছিস। দেখতে দেখতে মা পার্বতী পৌঁছাল। কি হলো লক্ষ্মী তুমি এখানে, কমলা সাবিত্রী তোমরা সব কোথায় যাবে? এরা দুজন তখন যুক্তি করে বলছে আমরা চেপে যাও, উনি কোথায় যাচ্ছে বলুক। মা আপনি কোথায় যাচ্ছেন? বাট তোরা ছোট আমি বড়, তোরাই আমার প্রশ্নের উত্তর দে, তোরা যাচ্ছিস কোথায়? লক্ষ্মী দেবী চালাক, সে তখন বলে দিয়েছে ওই দিকেই যাচ্ছে। সাবিত্রী তুমি কোথায় যাচ্ছ? ওই দিকেই যাচ্ছি। দেখবেন এটা, এই নিয়মটা কিন্তু আছে, অনেকে আগে মানত বেশি, এখন একটু কমে গেছে, তবে অনেকে মানে। কোথায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন কাউকে বলবেন, যদি বলে দেবেন আপনার কার্য সিদ্ধি হবে না, গোপন রাখতে হয়, তাহলে আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে, তারপর আপনি সবাইকে বলুন, কিন্তু কাজের আগে যদি বলে দেবেন তো আপনার কাজ আর ভালো। সংকল্পের কথা কাউকে বলবেন না, কাজ শুরু করে দেন, তারপরে বলবেন, প্রকাশ করবেন, নাহলে কার্য অসত্য হয়ে যাবে। এই জন্য বলছেন না ওনারা কোথায় যাচ্ছেন, কেউ বলছেন না। শেষকালে মা দুর্গা বলছে শোন তোরা উচ্ছন্নে যা, আর যেখানেই সেখানে যা, মর্গে আমার যায় আসে না, আমি যেখানে যাচ্ছি তোদের বলেই দিই, শোন আমি জানি তোরা সেখানে যাবি না, শোন। তাই আর সারাদিন গণেশের বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে আমি বেরিয়ে পড়েছি। মা তোমার বাড়িতে ঝগড়া, ঝগড়া আর বলিস না, সে তুমুল ঝগড়া। ওই ঘর পর নারদ ঢুকেছিল আমাদের বাড়িতে, কোথায় একটা কি মেয়ে দেখে এসেছে, এসে বললো সে নাকি আমার চেয়ে বড় সতী, তার না রাগ হয় তাই গণেশের বাবার সঙ্গে ঝগড়া লেগে গেল। শেষকালে সিদ্ধান্ত নিলাম সেই মেয়েটাকে আমি না দেখে ছাড়ব। কি হলো লক্ষ্মী খাচ্ছিস কেন? নারদ আমাদের ঘরেও ঢুকেছিল, তোদের ঘরেও ঢুকেছিল, আগুন লাগিয়ে চলে গেছে, আপনার জামাইয়ের সঙ্গে তো দিন রাত্রি ঝগড়া, কোথাকারকে মেয়ে সে নাকি সতী নারী আমাদের সামনে বলে চলে গেল, সেই জন্য আমি দেখতে যাচ্ছি, তুইও যাচ্ছ? সাবিত্রী বলে আমার রোগ কি আর আলাদা, ওই একই রোগের নারদ তো আমার ঘরেও ঢুক। তবে চল চল এক যাত্রার লোক আমরা, তিনজনেই দেখবো সে মেয়ে। বুঝতেই পেরেছে নারদ কি কাজ করেছে, কেন করলো, নারদকে খারাপ ভাবেন না, এটা খারাপ না, সৎ উদ্দেশ্য কি? আরে পরীক্ষা যে নেবে পরীক্ষক তেমন না হলে সে কি পরীক্ষা নেবে, যে শিক্ষায় সর্বশিক্ষায় একবারে শিক্ষিত সেই তো শিক্ষক হতে পারে, যে কিচ্ছু জানে না সে শিক্ষক হয়ে গেলে শিক্ষা দিতে পারবে? এই জন্য সতী যদি ওকে বলতে হয় অনুসুয়াকে, তাহলে মহাসতীরা তাকে পরীক্ষা করে দেখুক, তবে তারাই ওকে বলবে তুমি মহাসতী। এই জন্য তিন দেবীকে জ্বালিয়ে চলে এলো নারদ, এখন আড়াল থেকে দেখব ওরা কি কি করে। হেন বেলা মা দুর্গা বলছে দেখ কমলা নয়ন ভরে ওরা কি বা করে, এই যে দেব দেবী আসে না পৃথিবীতে, মাটিতে পা রাখে না, তিনটে জিনিস আছে কি মাটিতে পা রাখবে না। আপনাদের একটা কাহিনী বলি ভালো লাগবে, সেটা কি, এই যে আপনারা হরিনাম শুনছেন, অনেকের বাবা মা বলে দেয় তুই তাস খেললে আমার যায় আসে না, মদ খেয়ে পড়ে থাকলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ভুল করে তুই হরিনামের দলে ঢুকবি না। কেন যে বলে আমরা বুঝতে পারি না, হরিনামের দলে ঢুকলেই যন্ত্রণা, কিন্তু তুই মদ খেয়ে পড়ে থাক আমার দুঃখ নেই, এই যে কি জ্ঞান হয়েছে তাদের বুঝি না। তেমনি একটা ডাকাতের দল, তার দলের সর্দার সবাইকে বলে দিচ্ছে শোন সব জায়গায় যাবে, যেখানে হরিনাম টরিনাম হবে, ধর্ম ধর্ম করবে, ওই জায়গা দিয়ে গেলে কানে গামছা বেঁধে দিবি যেন একটাও শব্দ না ঢুকে। সর্দার বলে দিয়েছে এরা সব পালন করছে, যেখানে ধর্মের কথা হবে, যেখানে ভগবানের কথা হবে, সেসব কথা যেন কানে না ঢুকে ফটাং করে গামছা বেঁধে নিতে হবে, এক জায়গায় রাজবাড়িতে চুরি করেছে, চুরি করে পালাচ্ছে, আর রাস্তার ধারে হরিনাম হচ্ছে, যেমন মনে করুন এখানে হচ্ছে হরিনাম হচ্ছে, সেই সময় ওই চোরটি পালাচ্ছে চুরি করে, সেই সময় হয়েছে কি জানেন, একটা কথা চলছে, কি কথা, এই যে এই কথাটা, দেব দেবী কোনোদিন মাটিতে পা রাখে না, ওপরে থাকে দেব দেবীর চোখের পাতা, মানে পলক পড়ে না, সব সময় স্থির দৃষ্টিতে রাখে, এ হলো দুটো লাগলো, আর কি মানুষের ছায়া পড়ে কিন্তু দেব দেবীর ছায়া পড়ে না, ছায়া পড়ে না, এই তিনটে জিনিসের কথা কীর্তনে চলছে, সেই সময় ডাকাতের দলের একজন ডাকাত চুরি করে পালাচ্ছে, ওদিকে ধর ধর করে লোক ছুটে আসছে, সে তখন দেখলো সর্দার বলেছিল হরিনামের কোনো কথা যেন কানে না ঢুকে, ওরে বাবা এখানে তো হরিনাম হচ্ছে, কানে গামছা বাঁধি, আচ্ছা গামছা বাঁধতে বাঁধতে কি দু একটা গুটি ঢুকেনি, আরে ঢুকলো বলেই তো বুঝতে পারলো এখানে হরিনাম, তখন ওই তিনটে শব্দ ঢুকে গেছে, তারপরে গামছা বেঁধে দিয়েছে, এরপরে যা হওয়ার তাই হয়েছে, বেটা ধরা পড়ে গেছে, ধরা পড়লে কি হবে, ডাকাত দলের নিয়ম আছে মরে যাবি কিন্তু কাউকে মারবি না, তুই যে ঘাড় নাড়লি কি বুঝলি, ভালো বুঝেছিস, ভালো বুঝেছি, মানে তুই মরে যাবি, দলে কে ছিল কারোর নাম বলবি না, এটি দেখবেন ওদের নিয়ম আছে, সেটাই পালন করছে, ওকে জেলখানায় ঢুকিয়ে শুধু মার মার মারছে, বল আর কে ছিল, বল আর কারা ছিল, চলান যাবি, সে মেরে মেরে তার মুখ থেতো করে দিচ্ছে, তো বলছে বল কে ছিল, আমি জানি না, এক দারোগা সে তখন বলছে ওর পেট থেকে কি করে কথা বের করতে হয় আমি ছাড়া কেউ পারবে না, ছেড়ে দেন আর মারবেন না, আজকেই আমি ওর কথা পেট থেকে বের করব, কি করলো সে দেখতে ভালো ছিল তো, সে কি করলো পেন্টারের কাছে গিয়ে বলল আমাকে মা কালী সাজিয়ে দাও তো দেখি, হাসছেন, কাজ উদ্ধার করতে গেলে করতে হবে না, কি করেছে সেই দারোগা মা কালী সাজলো, একবারে সারা গায়ে কালী মাখলো, চুল চুল পরে এলোমেলো করে ঝুলিয়ে দিল, হাতে খড়গ নিল, এইবার মা কালী একবার মুখ লাল করে যাচ্ছে কোথায়, সে জেলখানায় বেচারা মার খেয়ে হতভম্ব হয়ে পড়ে আছে, এমন সময়ে মা আমার ঢুকেছে সেই ঘরে, বৎস মানে দারোগা, দারোগা কালী সাজলো কেন, ডাকাত দলেরা কালী পুজো করে যান, তার মানে এরা কালী পুজো, মা কালীকে ভালোবাসে, তাহলে মা কালী দেখলেই পেট থেকে জিনিস বেরিয়ে যাবে, এই জন্য দারোগা একবারে কালী মূর্তি ধারণ করে বৎস বৎস কে মা গো এসেছিস মা, আমি কি তোর চরণে রক্ত জবা বিল্লপত্র দিই না মা, বল আমি কি কোনোদিন পাঠা দিই না, তুই আমাকে এমন কষ্ট দিচ্ছিস কেন মা, মুক্তি দে মা, বৎস তোর ভয় নেই, আমি যখন এসে গেছি আর কি তুই জেলখানায় থাকতে পারিস, বলে দে মা আমার বাঁধন খুলে, আর আমি সইতে পারছি না, বৎস বলো মা তোর সঙ্গে আর কারা ছিল রে, সে বেটা মার খেয়ে তার অবস্থা খারাপ, এ কোন, তখন সে ডাকাতের লোকটা বলছে তুমি কোন দলের লোক মা, মা তখন বলে বৎস চিরদিন আমি তোমার মা, বলো শুধু কি তোমাকে উদ্ধার করব, তোমার সঙ্গে যারা ছিল তাদেরকেও তো উদ্ধার করব, তা কারা কারা ছিল, সে বলে মা তুমি পুলিশের লোক নয় তো, মা বলে ভয় পাস না বেটা আমি তোকে মুক্ত করে দেব, কিন্তু এইবার আপনাদের আসল কথাটা বলি, আপনারা ধান গাছের মতো দুললেন ক্ষতি নাই, কিন্তু সে কথাটা তো শোনেন, সেটা কি, ওই যে কানে বাঁধতে বাঁধতে কি কথা শুনেছিল, এখন সেইটা মনে পড়ে গেছে, এ মা না পুলিশের লোক, কি করেছে বেটা, গায়ের রং কালো, চুল এলো মেলো, সবই একাকার, তাহলে ধরবি কি করে? এই আসল নকল চিনতে গেলে কথা শুনে রাখতে হবে, আজকে কাজে লাগবে না, জীবনের কোন দিন যে কাজে লাগবে তুই বুঝতে পারবি। এই জন্য এই যে সৎ কথা শুনছেন এ হারিয়ে যাবে না, একদিন দেখবেন আপনাদের জীবনে ভূয়সী কর্মে লাগবে। সেই ডাকাত তখন বলছেন, মা গো তুমি যদি আমার মা হও অন্যের কথা জিজ্ঞাসা করবে কেন, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। বৎস অমন করে না বাবা, তারা কোথায়, আমার ছেলেরা সব কোথায়? বলে, মা তুমি কোন দলের লোক, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন, তুমি কি জানো না তারা কোন জঙ্গলে আছে? আমার মনে হয় মা তোমার একটা নয়ন কম আছে। দ্বারকা ভাবলো সব খুলে ফেলব, তুই মাকে বলছিস একটা নয়ন কম আছে কেন, বৎস কেন তোর ক্ষোভ কেন? বলে, মা তুমি তো সব জানো কে কোথায় আছে, তুমি জিজ্ঞাসা করছো কেন? তাহলে তুই বলবি না বেটা, বল তুই বলবি না, তাহলে তোকে আমি পচিয়ে মারবো। বলে, মা মা কোনোদিন ছেলেকে পচিয়ে মারে? তার মনে পড়ে গেল, দেখি তোমার ছায়া পড়েছে কিনা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, দেখে দিব্যি মেজের উপরে দাঁড়িয়ে আছো। এরে সর্বনাশ, ভাগ্যে পেট খুলিনি, এ তো মা নয়, কি করে বুঝলো? কীর্তনে বলেছিল না, দেব দেবী মাটিতে পা রাখে না, এ তো মাটিতে দাঁড়িয়ে আছে, তার মানে দেবী নয়। না না, একটা ইঞ্জেকশনে হয়, আর দুটো বাকি আছে, মিলিয়ে নেব। সেটা কি? দেব দেবীর ছায়া পড়ে না, দেব দেবীর নয়নের উন্মেষ মানে নিমেষ হয় না, পলক পড়ে না। তা দেখি, মা গো আমার দিকে তাকাও মা, বৎস এই যে চোখ মারছে না, বৎস। সে বলে, বৎস তুমি কে মা, তোমার স্বরূপ দেখাও মা। দ্বারকা তখন ভাবলে, এ তো দেখছি আমার চেয়েও চালাক বেশি, সে তিনটে জিনিস মিলিয়ে নিল, এ মা নয়। অমনি সে কি করলো, দ্বারকার রেগে সব খুলে ফেললো। তখন সে ডাকাতের দল বলে, তাহলে যে আমার সর্দার বলেছিল হরিনামের তলায় যাস না, এই হরিনাম কানে ঢুকবে না বলে গামছা বাঁধতে গিয়েছিলাম, বাঁধতে বাঁধতে তিনটা শব্দ ঢুকে গিয়েছিল বলে তো আজ বেঁচে গেলাম আর বাঁচা। তাহলে সর্দার তো জানে না, মানুষ যদি হরিকথা সৎকথা শোনে এরকম মহা মহা বিপদ থেকে বেঁচে যাবে, নকল থেকে বেঁচে যাবে, তবে এর উপরে আর আমি কোনোদিন ডাকাতি করব না। Oh, সধবা রমণী একটা কুমারী মেয়ে, কুমারী মেয়েটা বোধ হয় গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে, সধবা মেয়েটা তাকে জড়িয়ে ধরলো। ওরা কারা? দেখ কমলা নয়ন ভরে, ওরা কি বা করে, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিস কেন? দাঁড়া, তিন দেবী উপর থেকে দেখছে এরা কি কি বলছে। সধবা মেয়েটি দিব্যজ্যোতির মন, কত বয়স কেউ বলতে পারবে, অথচ অপূর্ব সুন্দরী। দাঁড়া মেয়ে, কি নাম তোর? আগে আমার নাম কুমারী নর্মদা চক্রবর্তী। বাহ, ব্রাহ্মণের মেয়ে, এত সুন্দর দেখতে, মরতে যাচ্ছিস কেন? জানি না আপনি কে, কিন্তু আমার জীবন কাহিনী আপনি শুনলে কাঁদবেন। আমার হাত দেখে এক জ্যোতিষী বলে দিয়েছে, আমি যাকে বিয়ে করব, আমি যাকে বিয়ে করব, সেই ছেলে আমার জন্য অল্প দিনের মধ্যে মারা যাবে। আর সেই কথাটা শুনে আমার বাড়ির লোক আমাকে বের করে দিয়েছে ঘর থেকে, গ্রামের লোকের আমাকে দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নাকি অপায়, আমি অলুক, আমাকে যে বিয়ে করবে তার মৃত্যু হবে তখনই, এই জন্য আমাকে বের করে দিয়েছে। এখন বলুন আমার বেঁচে থেকে কি হবে? আমার বাঁচার চেয়ে মরণ পিছিয়ে পড়ার নাম মৃত্যু, এগিয়ে যাওয়ার নাম জীবন। কোনো কিছুতে হার মানতে নেই রে, এখানে লড়াই ছাড়া কেউ বড় হতে পারে না। হাতের রেখা, ভাগ্য, জ্যোতিষচক্র কিচ্ছু না, মানুষ নিজের কর্মফলেই হাতের রেখা তৈরি করে, মানুষ নিজের কর্মের দ্বারাই নিজের ভাগ্য গড়ে তোলে। আর তুই মরতে যাচ্ছিস, হলোই বা, তোকে যে বিয়ে করবে তার মৃত্যু হবে তোর জন্য, কিন্তু আমি বলছি পিছিয়ে যাবি না, তুই বাঁচবি, এগিয়ে চলবি, নিজের জীবনকে জয় করে নিবি। এ পৃথিবীতে ভক্তির দ্বারা, সেবার দ্বারা এমন কিছু হয়নি, এমন কোনো বস্তু নেই। আর তোকে সেই লড়াই করতে হবে। আপনি কে মা? আমার নাম, লোকে বলে আমি সতী অনুসরণ। সেই মা, আপনি সতী অনুসূয়া, দেবতারাও আপনাকে প্রণাম করে, আমি মরার আগে আপনাকে দেখে মরতে পারছি, এই আমার সৌভাগ্য। দাঁড়া, বড় বড় কথা বলছিস, আবার মরতে যাচ্ছিস, শোন আমার কথা তুই রাখবি, আগামীকাল সকালবেলা একটা মালা হাতে নিবি, আর সেই মালাটা নিয়ে পূর্ব দিকে যাত্রা শুরু করবি। সর্বপ্রথম যে পুরুষকে তুই দেখবি তাকেই তুই স্বামী বলে বরণ করে নিবি। কিন্তু মা, সে যদি, হ্যাঁ, সে যদি খোড়া হয়, সে যদি বোবা হয়, সে যদি মূর্খ হয়, সে যদি নীচ হয়, তথাপিও তুই পিছাবি না, কারণ সর্বপ্রথম যাকে দেখবি সেই হবে তোর স্বাম। তবে তুই জয়ী হবি, সেবার দ্বারা স্বামীর মৃত্যুকে জয় করে নিবি। পারে, এক পৃথিবীতে পুরুষেরা পারে, নারীরা পারে, কে না পারে? যদি সাধনা কেউ পারে, কি না করতে পারে? যা, এগিয়ে যা। মা দুর্গা বলে তালে এই সেই মেয়ে, বুঝতে পেরেছো না? আরো দেখে নিয়ে আগুন লাগিয়েছে। তাহলে আমরাও যখন এসে গেছি, বা কত জল মেপে যাব। যে মেয়েটার হাতের লেখা আছে যাকেই বিয়ে করবে মরবে, আবার এই মেয়েটি বলছে তার স্বামী নাকি সেবার দ্বারা। আমরা দেখে নেব, দেখে নেব, বিধাতা যাকে যা ললাটে যেমন লিখে দিয়েছে তাকে খণ্ডন কি করে করতে পারে? বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। বলো বিধির লিখন কে করে দেখায় আমি খুব দুর্বল মানুষ, এ যা চাপান দিয়েছে আপনাদের এলাকায়, আমি ছোটবেলায় এসেছিলাম এইসব খোনাটি হিটি ইত্যাদি, এদিকে এলে এটাই ভালো লাগে, ফুলের গন্ধ আমার খুব প্রিয় জিনিস, কিন্তু শরীর এত দুর্বল টিকে থাকা মুশকিল, তবু রাখবো কারণ ভক্তের আশীর্বাদ আপনাদের কৃপা, এই তো জীবন। কেমন আপনাদের আশীর্বাদ চরণের ধুলি মালা রূপে গলায় নিয়ে অবশ্যই তার গুণগান গাইব, এটা অর্থ নয়, পুরস্কার আমার পাওয়ার নয়, পুরস্কার যদি কিছু ভালো পান এ আমার গুরুর কৃপা, এ আমার গোবিন্দের কৃপা। দেখেন এক্সট্রা শক্তি, যদি বিশেষ শক্তি কারোর মধ্যে কেউ দেখেন জেনে নেবেন ওই পাওয়ারটা ঈশ্বরের, ওটা উনি দিয়েছে আবার উনি নিয়ে নেবেন, আর স্বাভাবিক শক্তি যেটা সেটা আমরা সবাই পেয়েছি, ওটা এক্সট্রা, ওটা ঈশ্বর, একে অস্বীকার করলে হবে না আর এটা নিয়ে অহংকার করলে হবে না, এ মালা এ পুরস্কার আমার নয়, যদি আপনারা কিছু পেয়ে থাকেন ওটা ঈশ্বর আর আমার গুরু কৃপা। আমি তাই বলব, যেমন আপনারা জানেন একটা দৃষ্টান্ত আমার গুরুদেব আমাকে বুঝিয়েছিলেন এই অহংকার থেকে আমাকে সরিয়ে রাখার জন্য, উনি বলেছিলেন যে দেখ ত্রিভুবন বিজয়ী দেবতারাও অর্জুনের কাছে পারে না, মর্তের মানব অর্জুন আর দেবতারা তারাও অর্জুনের কাছে হেরে গেল, কেন ওই শক্তিটা ভগবান তাকে দিয়েছিলেন, একদিন ভগবান যাওয়ার বেলা তার সব শক্তিকে কেড়ে নিল, সে আর ধনুর্বাণটাই তুলতেও পারে না। তাহলে বুঝে নে, তুই যদি হরিনাম গাস তোর কথার জাদুতে কৃষ্ণ নামে যদি কেউ আকৃষ্ট হয় তুই জেনে নিবি ওই শক্তিটা তাঁর, তোর নয়। তাই আপনাদের কাছে এটা বারবার স্মরণ করিয়ে দিই যাতে আমার এই অহংকার না আসে, যা বলাচ্ছে যা করাচ্ছে এটা সম্পূর্ণ তাঁর, তাঁর বাঁশিতে বাঁশিতে ফু না দিলে যেমন সে বাজে না, দেহরূপী খলাটায় তিনি ফু দিচ্ছে তাই পাচ্ছে। ভক্তমন্ডলী, মায়েরা ভারতবর্ষের ইতিহাস শুনছেন, বাড়ির কথা শুনছেন, ইতিহাস একদিন এই ভারতবর্ষ গড়ে দিয়েছেন সেই নারী, কে যার ইতিহাস আপনারা শুনছেন, যা আপনারাও পারেন, এখন ছেলে হোক মেয়ে হোক জন্ম নিলেই মা বাবা তাদের জন্য জমি জায়গা টাকা পয়সা রেখে তাদের ভাগ্য গড়ে দিতে চায়, কিন্তু কেউ কোনোদিন কারো ভাগ্য গড়ে দিতে পারে না। দেখুন আজকের দিনটাকে মিলিয়ে নেন, সেদিন বলে দিল সর্বপ্রথম যাকে দেখবি সেই তোর স্বামী, আজকে কত দেখে কত জেনে কত ভালোবেসে আজকে বিয়ে করলো, কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল, এ কোন ভালোবাসা, এ কি জেনেছিল কি জানলো কি দেখলো কেন ছাড়লো কেন ধরেছিল, আর সেদিন কি হলো দেখুন, অনুসমা বলে দিল জীবনকে যদি জয় করতে হয় ওই রকম না এইরকম করে এগিয়ে চল, সকালবেলা মালা নিয়ে যাবি পূর্ব দিকে, এই সংকল্প নিবি সর্বপ্রথম যে পুরুষকে দেখবি সেই তোর স্বামী। প্রভাতে উঠিয়া মাতা নরমুধা, কৃষ্ণ তুমি সূর্য চন্দ্র তারা নক্ষত্র দেব দেবী মর্তে মানব কে কি কর্ম করছে সবাই সেই অনুযায়ী মানব জীবনকে গড়ে দিচ্ছেন তারা আশীর্বাদ কখনো অভিশাপ তাই দেখুন মেয়েটা যাচ্ছে আর এদিকে ভোরবেলা একটি যুবক ভারী সুন্দর দেখতে ব্রাহ্মণের ছেলে সে একবারে গঙ্গা স্নান করবে নাম গাইতে গাইতে গঙ্গার দিকে ছুটে আসছে হরি হে দয়াল মুর জয় রাধা হরি হে দয়াল মুর জয় দেখেছিস ব্যাপারটা বুঝতে পেরেছিস একটা যুবক আসছে আর ওই মেয়েটা নর্মদা মালা নিয়ে যাচ্ছে তার মানে ওর সৌভাগ্য হয়ে যাবে ওই যুবকের গলায় মালা দিলে কিন্তু আমি তো হতে দেব না বাবা আমার সংসার জ্বালিয়েছে ওই নার তিনজনের সংসার ছেড়ে দেব ওই ছেলেটার সারা গায়ে কুষ্ঠ ব্যাধিতে ঢেকে দেব তারপর মেয়েটা ওকে ঘৃণায় আর বিয়ে করবে না বিয়ে যদি না করে সতী অনুসুয়ার বাক্য থাকবে না ভক্তমণ্ডলী মায়েরা দেবতা দেব দেবী কিভাবে মানব জীবনে আক্রমণ করে দেখুন আক্রমণ করবেন না এটাকে পরীক্ষা বলতে পারে কি করলো মা পার্বতী মা ভয়ঙ্করী দশভুজা মা আমার জগত জননী ওই ছেলেটার সারা গায়ে গলিত কুষ্ঠ দিয়ে ঢেকে দিল

চোরা কৃষ্ণ বলে জন্ম পথে পথে সাবিত্রী, এই মেয়েটা তো আমাদের হারিয়ে দিল রে, এই মেয়েটা তো আমাদের হারিয়ে দিল, কি দেখলি সেই কুষ্ঠ ব্যাধিকেই বিয়ে করলো। আমাদেরকে হারিয়ে দিল, আমি ভাবছিলাম বিয়ে করবে না, সে তো দেখি মারা দিয়েই দিল। লক্ষ্মী দেবী বলে তাহলে কি আমরা হেরে যাব, এত শশা ওই আনন্দ আনন্দ ভালো নয়। সংসার যে কি জিনিস এটা জানে, যেটাকে সুখ বলে মনে করে তার পিছনে দুঃখ দাঁড়িয়ে থাকে, যেটাকে দুঃখ মনে করে তার পিছনেই সুখ। আনন্দে আত্মহারা বিয়ে করে মালা পরে চন্দন দিয়ে যাচ্ছে, দেখ কি ঘটিয়ে দিচ্ছি, দেখ ওদের রাস্তা বদল করে দেব। ওরা রাস্তায় হাঁটতে হাঁটতে ওই যে ঋষি বসে আছে ওর গায়ে গিয়ে পড়ে যাবে, অভিশাপ দিয়ে দেবে, তখনই মৃত্যু হয়ে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য অতি উল্লাস ভালো না, অতি উল্লাস ভালো না, নিরাশও ভালো না। যখনই যা দেবেন সেটাকে মেনে নিতে হবে। যদি দুঃখ দিয়েছেন মনে করুন আমার মঙ্গলের জন্য দিয়েছেন, যদি ঠাকুর কিছু দিয়েছেন মনে করুন উনি কাজের জন্য দিয়েছেন। তাই কোনো কিছু পেয়ে আনন্দ করার দরকার নেই, আর কোনো দুঃখের ফলে পড়ে নিরাশ হওয়ার দরকার নেই, সবসময় তার উপর নির্ভর করে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি চালাচ্ছে। আজি সারা শরীর পচে গেছে দুর্গন্ধে ভরা, ঘাটের মোড়া তুই আবার গলায় সঙ্গে যুবতী নারী, ছি লজ্জা করে না তোর? গলায় মালা পরেছিস চন্দনের ফোঁটা, তার মানে তুই যুবতীকে ফুসলিয়ে বিয়ে করে তার জীবন, আবার আমার তপস্যা ভেঙে দিলি, গায়ে পড়ে গেলি, অভিশাপ অভিশাপ নে তুই। আমি অভিশাপ দিলাম আজ থেকে 15 দিন পরে, এক পক্ষ কাল পরে যেই সূর্য উঠবে তোর মৃত্যু। এখানে তোমাকে বলছিলাম না যে দুজনে আমরা এক পথে থাকবো, এইভাবে পরিণাম গাইব আর 15 দিন নির্দিষ্ট যাক, সময় নষ্ট না করে মালা খুলে না, খুলে নিয়ে অন্য কারো গলায় পড়াও, তোমার জীবন সুখের হবে। বলো না, বলো না, তুমি 15 দিন পরে মরে যাবে বলে আমি মালা অন্য লোকের গলায় দেব? কত পতিতা মেয়েরা করে, নটিনী মেয়েরা করে, স্বামীর কিছু হয়ে গেলে সেবা দ্বিতীয় রাস্তা না, এ কথা শোনাও মহাপাল। তাহলে তুমি কি করবে আমাকে ধরে, আমি তার 15 দিন থাকব না? মানুষ হরি কথা শুনে সাধু সঙ্গ করে, ধর্ম কর্ম করে কিসের জন্য? সে কি এই জন্য? তার মানে মানে বেলায় আমি কুমারী বেলায় আমার মায়ের সঙ্গে আমার বাবার সঙ্গে আমি হরিকথা শুনতে যেতাম। আমি সেখানে শুনেছি ব্রহ্মশাল, হ্যাঁ তুমি অপরাধ করেছো, সাধুর গায়ে তুমি পড়ে গিয়েছো, কিন্তু তুমি তুমি ব্যাধিগ্রস্ত, তোমার অপরাধ বেশি নয় অল্প, কিন্তু উনি দিয়েছেন তোমায় মৃত্যুদণ্ড। তবে আমি তোমায় কথা দিলাম, আমি শুনেছি শাস্ত্রে, আমি শুনেছি হরিকথা, ব্রহ্মশাপকেও খণ্ডন করা যায়। কি করে? কেন? পৃথিবীতে যত বড় বড় তীর্থ আছে, সাধুরা আছে, আমি তোমাকে নিয়ে সেখানে আমি স্নান করাবো, তাদের পায়ে ধুলি আমি তোমার মাথায় দেব, তাদের প্রসাদ আমি তোমাকে খাও। ব্রহ্মশাপ খণ্ডন হয়ে গেল, কিন্তু নর্মদা আমি যে চলতে পারি না, আমি যে হাঁটতে পারি না, কি করে নিয়ে যাবে? ব্যবস্থা আমি করে দেব, একটা গাছ কেটে কুড়ি দিয়ে আমি গাড়ি তৈরি করবো, তোমাকে গাড়িতে বসিয়ে দিই, আমি টানতে টানতে আমি তোমাকে সব তীর্থে স্নান করাবো, দেখবে তুমি ভালো হয়ে যাবে, দেখবে তোমার পাপ খণ্ডন হয়ে যাবে, অপরাধ মুক্ত হয়ে যাবে। তুমি দুঃখ করো না, আমি সব ব্যবস্থা করে নেব, কি না পারে নারী, আমি পারবো, আমি পারবো। অনুসূয়া মা আমাকে কথা দিয়েছে, পিছিয়ে গেলেই মরে যাব, নিয়ে গিয়ে যাওয়ার নাম জীবন, আমি যাব, আমি তোমাকে বাঁচাবো। বিধি রে গাছের গুড়ি কেটে গাড়িটার উপরে ওই পচে যাওয়া খসে যাওয়া যেন একটা মাংস একবার ছোট্ট হয়ে গেছে, ঝরে ঝরে রক্ত পড়ছে, এক পুটলির মতো হয়ে গেছে। তাকে গাড়িটার উপরে বসিয়ে দিয়ে এই অভাগে নিলাম, ভারতবর্ষের তোমার Yeah. স্বামী স্বামী তুমি কিছু বলবে, বলার অনেক কিছু ছিল, এখন তোমাকে আমার একটাই কথা বলো, খালি গান গাই খালি রাস্তা হেঁটেই চলছে, আমার কি খিদে লাগতে পারে না? তখন দিকে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু দেওয়া নাই, শুধু গান গে টেনে নিয়ে যা, একটু অন্তত জল তো দাও, বড় পিপাসা লেগেছে আর থাকতে পারছি না, একটু জল দাও। স্বামী আজ আমি আট দিন আমি কিছু খাই, খালি পায়ে টানতে টানতে রক্ত ঝরে ঝরে পার চলে, তবু তোমার খিদে লেগেছে, আমি আমি পারি, আমি কি পারি তোমায় ক্ষুধায় রাখতে? একটু আমাকে সময় দাও, আমি এক্ষুনি কমসে কম একটু জল আমি জোগাড় করছি, কিন্তু আসলে কি জানো এই যে কোন জায়গায় এসেছি আমি ধরতে পারছি না, শুধু চারিদিকে বালি আর বালি, কোনো গাছ নেই, কোনো পালা নেই, কোনো পুকুর নেই, কোনো সরোবর নেই। মহামায়া বলছে, কমলা দেখ দেখ এবার কি হয় দেখ, চারিদিকে আমি মরুভূমি করে দিয়েছি, পুকুর জলা ডোবা কিছুই দেখ, এবার জল খেতে পাবে না, মরবে, আর অনুসুয়ার অহংকার ভক্তমন্ডলী মায়েরা এগিয়ে চললো মেয়েটা, কেউ কি নেই, দয়া করে বলুন না কেউ নেই, আমাকে কৃপা করুন সাহায্য করুন, কেউ কি নেই, একটু জল, শুধু একটু জল দিন, আমার নারী ধর্ম রক্ষা করুন আপনারা। মা দুর্গা বৃদ্ধ বুড়িমার বেশ ধারণ করে সামনে উপস্থিত হয়ে গেল, আকে খুঁজছিস রে, আরে আমে আতে কাকে খুঁজছিস? মা আপনি কে? মা যেন দৈবের মতো আপনি আমার কাছে পৌঁছে গেলেন, আমাকে সাহায্য করুন, কি চাস তুই, আগে জল কি হবে আমার স্বামী, ওই ওই ওই যে গাড়িতে উপরে বসে আছে না আমার স্বামী, জলের জন্য খুব কাতর হয়েছে, একটু জল দিন না। ওটা তোর স্বামী, তুই সুন্দরী যুবতী নারী, আর ওই পচা মাংসপিণ্ড তোর স্বামী? এ জগতে কি পুরুষের অভাব? থাক পরে থাক আর মরে যা, তুই অন্য কাউকে বিয়ে কর, আমাকে যদি বলিস আমি পাত্র খুঁজে দিতে পারি। দাঁড়া না মা, আপনাকে আমি মা বলেছি, তার মানে আমি আপনার মেয়ে, আপনার উচিত হয় না এই উপদেশ মেয়েকে দান করা, আপনি যদি আমার মা হন তাহলে আমি দিয়ে আমাকে কঠোর উপদেশ দেবেন যার দ্বারা আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলতে পারি, তা না করে আপনি পতিতার উপদেশ দিচ্ছেন, একজনের স্বামী বেঁচে আছে তার সেবা যত্ন না করে আপনি দ্বিতীয় পতিনিতে বলছেন, লাগবে না আপনার সাহায্য। দাঁড়া, অহংকার করছিস মেয়ে, স্বামী ভক্তি দেখাচ্ছিস, পারবি? যে কোনো বিনিময়ে তুই জল নিতে পারবি? পারব না। বল কি চান আপনি, আপনি আমাকে জল দেবেন, আপনি বিনিময়ে যা চাইবেন। অহংকার প্রতিভক্তি দে, এই খড়গনে তোর একটা উরু কেটে দে, দেখি তুই কত বড় সতী নারী, প্রতিভক্তি দেখাচ্ছিস, নে কাট। কি হলো, চুপ কর, বল চুপ করে আছিস কেন? মা আমি শুধু ভাবছি সেই কথা, আপনি আমার দুটো পা দিলেন না, শুধু একটা পা। দুর্গা ও বাপ পানে চেয়ে রইল, একই সেই মেয়ে নারদ এদেরই কথা বলে, কি বলে দুটো পা দিয়ে দেবে? ঠিক আছে ঠিক আছে, অহংকার ভালো না, একটা পা কাট, উরু কাট দেখি, যখনই উরু কাটবি রক্ত ঝরে ধরণী লাল হয়ে যাবে, সেই রক্তটাই জল হয়ে যাবে, তুই জল নিয়ে যাবে, বল কাট। দেন খড়গ হাতে তুলে দেন, ওম নমঃ শিবায়, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায় নমঃ, ওম পতিদেবায়। চারিদিকে জল করে তল চারিদিকে জল করে তল চারিদিকে জল করে তল কত নিবি বল কত নিবি কত নিবি বল কত নিবি বল কত নিবি বল কত নিবি কত নিবি বল কত নিবি বল চারিদিকে জল করে তল চারিদিকে জল করে তল কত নিবি বল চারিদিকে জল তলমল করছে কত নিবি তুই কিন্তু জল নিয়ে যাওয়ার পাত্র কোথায় তাছাড়া তোর তো একটা পা কেটেই দিলি তুই এখন নিয়ে যাবি কি করে সত্যি নর্মদা বলে উঠল মা তুমি কে আমি জানি না তবে আপনাকে আমার প্রণাম রইল আপনি যে জল দিলেন এর জন্যই ধন্যবাদ ধন্যবাদ জল নিয়ে যাবি কি করে ভগবান যার সহায় স্বামী যার সহায় তার অসহায় কিছু নেই বুদ্ধি থাকলে উপায় হয়ে যায় কি করে বুদ্ধি হবে আপনার শাড়ি ভিজাইয়া তাহাতে লইল তাহাতে জল তাহাতে লইল জল তাহাতে লইল জল সতী মা তাহাতে লইল জল আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল আমি সেদিনই বুঝেছিলাম তুমি অসাধারণ যেদিন আমাকে কেউ ভালোবাসে না আমার গায়ের দুর্গন্ধে কেউ কাছে আসে না কিন্তু তুমি আমার গলায় মালা দিলে সেদিনই আমি বুঝেছিলাম যেটা আমি পারি না তুমি করিলে যেদিন আমার মৃত্যু দিন ঘোষণা হয়ে গেল ঋষি অভিশাপ দিল আমি আর 15 দিন বাঁচব কিন্তু তুমি আমাকে ছেড়ে পালাও আমি বুঝেছিলাম তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করছে আজকে আবার তুমি প্রমাণ করে দিলে যে আর কদিন পরে মরে যাবে তার জন্য তুমি একটা পা কেটে দিলে কিন্তু নারী আমি তোমাকে কি দিলাম কি তুমি পেলে আমার কাছ থেকে আমি যদি মরে যাই আমার ক্ষতি নেই কিন্তু আমি তোমাকে বলি না চোখে জল দিয়ে হরিনাম গা। আমি যদি ভক্তিযুক্ত হয়ে তার সেবা আমি কোনোদিন করে থাকি, তাহলে সেই স্বীকৃতি দিয়ে আমি বললাম, তোমার কাটা যাওয়া পা, তোমার হারিয়ে যাওয়া পা জোড়া লেগে যা, জোড়া লেগে যা, জোড়া লেগে যা। দেখতে দেখতে অলৌকিক ঘটনা ঘটে গেল, কাটা পা আবার জোড়া লেগে গেল। স্বামী, আমি তোমায় চিনতে ভুল করেছিলাম, তুমি সাধারণ নও, কি করলে তুমি আমার কাটা পা জোড়া লাগিয়ে দিলে? এটা আমার কাজ না, এটি ভগবানের, শুধু আমি আমার স্বীকৃতি ঈশ্বরকে দিয়ে দিয়েছি। তোমার মতো নারী যদি না বাঁচবে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঋষি যে 15 দিন বলেছিল, কদিন হয়েছে তুমি জানো? আজকে শেষ দিন, আজকের এই রাত্রিটা শেষ হয়ে গেলে আগামীকাল তুমি থাকবে, সুন্দর সুন্দর পাখিরা গান গাইবে, গাছে ফুল ফুটবে, কত লোকে গঙ্গায় যাবে, শুধু আমি আর থাকবো। চোখে জল মুছ, তুমি যেমন আমার কাটা পা জোড়ে লাগিয়ে দিলে তোমার সাধনায়, স্বামী আমিও তোমায় কথা দিলাম, তোমার যদি মৃত্যু কালকেই হয়, সূর্য উঠলেই যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমিও জীবনে যদি তোমাকে পতি জ্ঞানে দেবতার জ্ঞানে আমি সেবা করি, আর তোমাকে যদি স্বয়ং গোবিন্দ জ্ঞানে আমি পতিরূপে লাভ করি, তাহলে আমিও কথা দিলাম, জীবনে যদি অন্য পুরুষকে কামনা না করি, কোনোদিন যদি কাউকে আমি বাসনা না করি, তাহলে সেই স্বীকৃতি দিয়ে আমিও বললাম, আগামীকাল সূর্য উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য একদিন বাদে ওঠো, সূর্য দেবতা। আমি যদি সতী নারী হই কোনদিন, তবে বলি সূর্য দেবী উঠবে না, তুমি উঠবে না, তুমি উঠবে না, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা। একদিন পাবেও তো সত্য যদি হয় মোর শাখার সিধু তবে বলি সূর্য দেবে রুদ্ধ হও তুমি রুদ্ধ হও তুমি রুদ্ধ হও সূর্য দেবতা একদিন পাবেও তো সূর্য ভক্তমন্ডলী মায়েরা সমাপ্তিতে পৌঁছে গেছেন আপনারা। এমন এক কাহিনী ইতিহাসের কথায় আজও লেখা আছে, পুরাণে লেখা আছে, ভারতবর্ষে এমন একদিন এসেছিল যেদিন এক নারী তপস্যার দ্বারা সাধনার দ্বারা সূর্যদেবকে রুদ্ধ করে দিয়েছে। সকল দেবতা হাহাকার করে কাঁদছে, হে ভগবান হে ব্রহ্মদেব আমাদের রক্ষা করুন রক্ষা করুন। অন্ধকার চারিদিকে শুধু আধার, সূর্য না উঠলে পূজা হবে না, সূর্য না উঠলে জোয়ার ভাটা হবে না, সূর্য না উঠলে ফুল ফুটবে না, সূর্য না উঠলে তিন গণনা হবে না, সূর্য না উঠলে মানুষ বাঁচতে পারে না। সব দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, আমি আগের থেকেই জানি এ ঘটনা, তবে একটাই ভুল আপনারা করেছেন, সেটা হলো নারীকে সামান্য মনে করেছিলেন। এখন বুঝতে পেরেছেন, স্বয়ং আমি সকলের অভিশাপ খণ্ডন করতে পারি, কিন্তু নারী যদি কাউকে অভিশাপ দেয়, বিশেষত সতী নারী, সে অভিশাপ খণ্ডন করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। তাই সূর্যদেবকে তিনি রুদ্ধ করে দিয়েছেন, জানি না তিনি ক্ষমা করবেন কিনা, তবে আমি আপনাদের যেহেতু আমার কাছে এসেছেন, আমি কথা দিলাম আমি ওই নারীর কাছে যাব, আমি তাকে বোঝাব চেষ্টা করব, হবে কিনা আমি বলতে পারব না। ভগবান ছদ্মবেশ ধারণ করে সেই নারী সতী নারী নর্মদার কাছে গেলেন। মা কে, আমি বালক ব্রাহ্মণ বালক, কিন্তু মা আপনার কোলে কে? আমার স্বামী। আমি শুনলাম আপনি নাকি সামান্য এক স্বামীর জন্য সারা ব্রহ্মাণ্ডকে অন্ধকারে লিপ্ত করেছে, তারা আমার তুমি মূর্খ বালক, আগে সম্বোধন করলে মা, তারপর তুমি বলে দিলে আমার স্বামী সামান্য। খবরদার বালক, তুমি যদিও ব্রাহ্মণের ছেলে, তোমাকেও আমি ক্ষমা করব না। ভগবান ভাবলেন পালিয়ে যাওয়াই ভালো, এর কাছে আমি উপরে মরব। কিন্তু মা আমার, আমি বলছিলাম কি যে দেখেন হয়তো আপনার কাছে আপনার স্বামী বড়, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডকে নরকে রেখে সবাইকে ধ্বংস করা কি ঠিক হবে? যদি তাই নাই হয় তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দিলে আমি আবার সূর্যকে উদয় হতে কথা দিলাম। আমি কথা দিলাম মা, আপনার আপনার এই ইচ্ছে পূর্ণ হবে। তবে একটা কথাটা হলো এই, যে ঋষি অভিশাপ দিয়েছে তিনি সত্যদ্রষ্টা, সচ্চিৎ আনন্দ ভগবানের উপাসনা যারা করে তাদের বাক্য স্বয়ং ভগবান রক্ষা করে। উনি যখন অভিশাপ দিয়েছেন 15 দিন পরে মারা যাবে, সেটি আগামীকাল, অতএব আপনি এক কাজ করুন সূর্যকে উদয় হতে দেন, কিন্তু আমার স্বামী মারা যাবে, মারা যাবে, সাধুর বাক্য রক্ষা হবে, কিন্তু আমার বাক্যে আপনার স্বামী আবার বেঁচে উঠবে। তবে এই জরা ব্যাধি থাকবে না, কুষ্ঠ ব্যাধি থাকবে না, স্বর্ণবর্ণ কান্তি হবে, নব যৌবন ধারণ করবে আপনার কাছে। কে কে তুমি? কোথায় বালক ব্রাহ্মণ, তুমি কোথায়? তোমার স্বরূপে দাঁড়ালে স্বামী মরে গেল, সূর্যদেব উঠে পড়লো, তখনই স্বামী মারা গেল, কিন্তু ভগবানের কৃপায় তার স্বামী আবার বেঁচে উঠলো। বলো শ্রী রাধা মাধব কি, সতী অনুসুয়া মা কি, সতী নর্মদা কি, কোন রাস্তা দিয়ে পালাবো তাই রাস্তা খুঁজছে। কে বলছে? মা পার্বতী। আর এক মিনিট অপেক্ষা করবে? আমি আমাদের আপনাদের কাছে এক মিনিট চেয়েছিলাম, সেটা হলো ওই তিন দেবীর কি হলো একটু আপনাদের জানিয়ে দিই। তারা কি করলো, যখন দেখলো তার স্বামী আবার বেঁচে গেল, আর তারা লজ্জা রাখতে পারছেন না, তিন দেবী বলছে ওরে কতদিন হলো আমরা এসেছি জানি না, চল বাড়ি ফিরে যাই। স্বামীরা কোথায় কি করলো দেখি, ঘরে এসে দেখে কি ওনারা এক রাস্তা দিয়ে যাচ্ছে, আর এক রাস্তা দিয়ে ভোলানাথ ভগবান নারায়ণের কাছে এসেছে। বলে কি হলো ভোলানাথ? বলে আমার গণেশের মা সেই যে কোথায় গেল, আজ কতদিন হলো ঘরে আসেনি, আমি যে কি মানে দুঃখে পড়ছি, নারায়ণ তুমি একটা ব্যবস্থা করো। স্বয়ং নারায়ণ বলে আমি তো নিজেই লক্ষ্মী ছাড়া। ওই নারদ ঢুকেছিল, কি যে হলো, সেই যে ঝগড়া করে লক্ষ্মী কোথায় গেল, আজ পর্যন্ত ঘরে ঢোকেনি। এই দেখো ব্রহ্মা আসছে। আপনার কি হয়েছে? বলে ওই এক রোগ, আমার সাবিত্রী যে সেই গেছে এখনো ঘরে ঢোকেনি। তখন ভোলানাথ বলে নারায়ণ একটা কাজ করলে হয় না? বলে কি, পাপা করে সেই মেয়েটার বাড়ির দিকে গেলে হতো না? নারায়ণ বলে আপনার ইচ্ছা আমারও ইচ্ছা, চলুন না তিনজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে তার বাড়িতে যাই। তিনজন ভগবান এক রাস্তা দিয়ে যাচ্ছে, তিন দেবী অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, কারো সঙ্গে কারো দেখা হলো না। ঘরে এসে তিন দেবী দেখে ভোলানাথ নাই, নারায়ণ নাই, ব্রহ্মা নাই। তারা বলছে কি হলো ব্যাপারটা? নারায়ণ নারায়ণ, এই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে নারদ আবার এসে গেছে। নারায়ণ, তা দেবীগণ আপনারা নাকি বাড়ি ছিলেন না, কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম কোথায়? আপনারা মর্তধামের দিক থেকে এলেন না? সব লক্ষ্য রেখেছে, আপনাদের পরীক্ষা হয়ে গেল, কে হারলো? সব তার মানে দেখেছে। যাক নারদ, এখন আমাদের দুঃখের দিন, আমাদের পতি দেবতা কেউ বাড়িতে নেই। তুমি কি জানো? আমি সব জানি। কি জানো? ওনারা কোথায়? ওই আপনারা যেখান থেকে এলেন ওই দিকেই যাচ্ছে। তার মানে সেই সতী অনুসুয়া সেই নর্মদার কাছে গেলে ওরা আর ফিরবে না। ওরে চল চল একবার দেখি। তিন দেবী আবার যাচ্ছে সেখানে, কিন্তু তার আগে তিন ভগবান ঢুকে গেছে। হরি ওম হরি ওম হরি ওম তৎসব। বাড়িতে কে আছে? আজকে নর্মদা আর সেই কৌশিক মুনি তার স্বামীকে নিয়ে সতী অনুসুয়ার মন্দিরে এসেছে। আজ এক মহোৎসব, কেন? তার স্বামী বেঁচে গেছে, সতী অনুসুয়ার বাক্য সত্য হয়ে গেছে। তাদেরকে বলছে আজ ভগবানের ভোগ লাগাবো আর হরিনাম গাইব, তোরা আজ আমার বাড়িতে থাক, মহাবৈষ্ণবগণকে ডাকবো। ভগবান সেই সময় তিনজনে গিয়ে হরি ওম তৎসব। নর্মদা কি ভাগ্য রে, তিনজন ব্রাহ্মণ। ভোলানাথ বলে এই সেই মেয়ে, আমাদের সংসারে আমি লেগে গেছি, তবে আজ এমন এক কাণ্ড বাঁধাবো তোমার বুঝিয়ে দেব। নারায়ণ বলে বেশি উল্টো পাল্টা কিছু করো না, দেবীরা সব জল খেয়ে চলে গেছে। মা কিছু মনে করবেন না, আমার ছেলেদের মা খিদে লেগেছে, দেখেই বোঝা যাচ্ছে মুখ তো শুকিয়ে গেছে। আচ্ছা খাবে মা, আপনি কি সেবা দিতে পারবেন? দেব কি বলছো, আজ তোমার বাড়িতে মহোৎসব, তা বসো না বাবা, বসো বসো। ভোলানাথ বলে আজ এমন কাণ্ড, মা কত লুচি ভাজবি ভাজ, ঝুড়ি ঝুড়ি লুচি দিলেও আমার পেটে কুলবে না, এখানে তো সাত সমুদ্র আছে, ক ঝুড়ি লুচি দিবি রে মা, দেখি ভাজ। এইবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, তিন দেবতা বসে গেলেন, তিন ভগবান। এইবার সতী অনুসুয়া মা নর্মদাকে বললেন, ওরে শঙ্খ বাজিয়ে দে, উলুধ্বনি করে দে, বৈষ্ণব সেবা হচ্ছে, ব্রাহ্মণের সেবা হচ্ছে, একবার উলুধ্বনি শঙ্খধ্বনি হতে। যত দেয় তত খায় আরো বলে দাও, নারায়ণ বলে মা আপনি খাওয়াবেন বললেন, এখনো পেট ভরলো না, কিরকম খেতে দিচ্ছেন আপনি? দেখেন মা, এর জন্য অভিশাপ দেব। অনুসুয়া হলে জগৎটা সব অভিশাপে ভরে গেল, সেখানে অভিশাপ, ওখানে অভিশাপ, এখানে অভিশাপ। নর্মদা বলে আমার বড্ড ভয় লাগে ব্রাহ্মণকে, কত কষ্ট করে স্বামীকে ঘুরিয়ে এনেছি। বলে বাবা ভয় করতে হবে না, তো বলেছি না ভয় করবি না কোনো কিছুতে, কি আছে খাবে তো। শোনো ব্রাহ্মণ, আমি আবার রান্না করছি, তিনজনে চুপচাপ বসো, আমি ব্যবস্থা করছি। ভোলানাথ বলে আবার রান্না কর, কত করবি, আমি তো আবার খাওয়া শুরু করবো। এইবার মা অনুসুয়া এমন মন্ত্র দ্বারা রান্না করলেন, তিন দেবতাকে খেতে দিলেন। এইবার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, খেতে দিচ্ছে খাচ্ছে, আপনারা বলুন তো খেলে কোন দিকে যায়, উপর দিকে যায় না নিচের দিকে যায়? কোন দিকে যায়? বলে নিচের দিকে যায়, ঢেকুর উঠলে উপর দিকে যায়, না হলেন তাহলে দুরকমই হয়, বেশিরভাগ নিচের দিকে যায়, কখনো কখনো ব্যতিক্রম, তবে উপর দিকে উঠলে হয়তো উপরেও উঠে যেতে হবে। এরা তিনজন সেবা নিচ্ছে, নিতে নিতে মা অনুসুয়া দেখলো এই যে বাবা আপনি খাচ্ছেন, আপনার মাথা দিয়ে বেরোচ্ছে। নারায়ণ বলে ব্রহ্মা তোমার মাথা কি পাতলা নাকি? কেন বলে তোমার মাথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে। ভোলানাথ তখন হেসে বলে ওর মাথা পাতলা, কিন্তু আমার মাথায় জটা আছে বেরোবার রাস্তা নেই। কিন্তু বলে দেওয়ার পরেও ভোলানাথ ভাবছে বেরোচ্ছে কিনা কি করে বুঝবো। সে তখন হাত ভোলানাথ বলে আমি তাহলে পালিয়ে যাই, কেমন তুমি তোমার খাও। নারায়ণ বলে কাণ্ড বাঁধি দিয়ে পালাচ্ছ, আমি কি একা ধরা পড়বো নাকি? চুপ করে বসো, কেউ নড়াচড়া করবে না, ধরা পড়ে যাবো না যে আমরা নারায়ণ ঢুকেছি, ভোলানাথ ঢুকেছি, কি তিন দেবতা বসে আছে, ভোলানাথ বলে তাহলে নারায়ণ কি হবে, বলে সবের বেলা কি হবে, তো আমি কি করি? ওমা শোনো, এই যে সকলে খেলে নিচের দিকে যায়, কিন্তু আপনি খেতে দিচ্ছেন মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে গোলমাল আছে? সতীবাবু শোয়া মা বলে, গোলমালটা কার, আমার না তোমাদের? আপনার, আমার কি হয়েছে? এই আপনার কোনো দোষ আছে, নাহলে আপনি কিরকম খেতে দিচ্ছেন যে মাথা দিবে? তোমাদের মাথায় ফুটো আছে, দোষ হলো আমার? ঠিক আছে, কি করতে হবে? বলে কিচ্ছু না, আপনি শুধু আমাদের কোলে নিয়ে খাওয়া। কি করব? আমাদের কোলে নিয়ে খাওয়াবে, আমরা আপনার কোলে বসো, প্রাণ ভরে আমাদের খাইয়ে দেবেন, তবে একটা কথা, আপনার গায়ে কোনো বসন থাকবে না। সত্যি অনুসরণ, এরা আবার কারা? আমার কোলে বসে খাবে, আমার গায়ে কোনো কাপড় জামা থাকবে না? এরে বাবা, এ কি কাণ্ড, এ আবার কোন পরীক্ষায় পড়লাম, এরা কারা? তাহলে শোনো, তোমরা যখন কোলে বসে খেতে চাইলে, তোমাদের জানা আছে কি কোলে কারা বসে? কার কোলে বসে? বালক তার মায়ের কোলে বসে। ভোলানাথ বলে, কিছু করবে নাকি রে বাবা? তখন অনুসুয়া মা বললেন, তোমরা যখন আমার কোলে বসতে চাইলে আমার অঙ্গে কোনো বসন থাকবে না, সন্তানের কাছে মায়ের কোনো লজ্জা নেই, তাই আমি তাই করব, আমার স্বামীর কমলণ্ডুর জল নিয়ে তোমাদের গায়ে ছিটিয়ে দেবো, তোমরা সব এতনা এতনা ছোট ছোট বালক হয়ে যাবে। ভোলানাথ বলে, তার আগে আমি পেইলে যাবো, ওরে পালাবিকতা তার আগে জল ছিটিয়ে দিয়েছে। পুরো কমিটি বসে আছে, জল পাবে বলে মাথা নিচু করেনি, সেই ভালো, বাচ্চা হয়ে যাবে। তিন প্রভু বাচ্চা ছেলে হয়ে গেল, পরনে কিচ্ছু নাই, তিনজন প্রভু হামাগুড়ি দিচ্ছে, কি হামাগুড়ি দিচ্ছে? সতী অনুসুয়া ধ্যানে জানতে পেরে গেছেন এনারা কারা, তিন ভগবান ঢুকেছে আমার ঘরে, হায় রে কি সাধনা। একজন ব্রাহ্মণ আমাকে একদিন বলেছিলেন, তোর ঘরে ভগবান আসবে। কোন ব্রাহ্মণ বলেছিল? দেবর্ষিনাথ। আজকে সতী অনুসুয়া ভাবছে, নর্মদারে আজ আমার কি সৌভাগ্য হয়ে গেল, তিন ভগবান বালক রূপে আমার ঘরে হামাগুড়ি দিচ্ছে, তিন ছেলে, এখন সমস্যা হচ্ছে মা গো, একটা হলে বেঁচে যেত, কিন্তু দুটো নয়, তিন তিনটে, একজনাকে যেই কোলে নিয়েছে আরেকজনা কাঁদছে, সে জলে নেমে যাচ্ছে। নর্মদা বলছে, মা সে ছেলেটা জলে নেমে যাচ্ছে, আরে ধরে নিয়ে আয়, একে ছেড়ে তাকে আনতে যাই, এ ছেলেটা উনুনে পা পুড়ে দিচ্ছে। এই জন্য সরকার দুটোর বেশি নিতে না বলছে, এখন সব জায়গায় যাচ্ছি খালি বলে লোকের অভাব, আরে লোক যদি কমাতে থাকো আর বাড়বে কোথায়? একটা ছেলেকে রেশনে পাঠিয়ে দিয়ে ঘরে জল নাই, জল আনতে কে যাবে? বলে ছেলেটাই এলে তখন তো মরে যাবে, এর জন্য দু চারটা বাচ্চা থাকলে এদিকে একটা ওদিকে। এখন অনুসুয়া মা সামলাবে কি করে? সে জলে নেমে যায়, ও আগুনে ঢুকে যায়, শেষকালে কি করলো জানে? ওদিকে মানে অত্রিমণি পাশের ঘরে ভজন করছিল, দেখে তিনটে বাচ্চা কাঁদছে, বলে নর্মদা অনুসুয়া এরা কারা? অনুসুয়া মা বলে, এ তো আমার ছেলে। বলে, তোমার ছেলে আমি কে? বলে, তুমি আমার স্বামী। বলে, তোমার স্বামী জানলো না বাচ্চা হয়ে গেল? আমি জানলাম না তোমার তিন তিনটে বাচ্চা হয়ে গেল? এই যে তুমি আশ্চর্য কথা বলছো সতী। তখন অনুসুয়া মা বলে, ছেলে অনেক প্রকারের হয়, যাকে দীক্ষা দেওয়া হয় সে ছেলে হয়ে যায়, যাকে পালন করা হয় সে ছেলে হয়ে যায়, যাকে বিদ্যা দান করা হয় সে ছেলে হয়ে যায়, যে ভৃত্য হয়ে থাকে সে ছেলে হয়ে যায়, যাকে অন্ন দান করা হয় সে ছেলে হয়ে যায়, যে শরণাগত হয়ে থাকে সে ছেলে হয়ে যায়। স্বামী গো, মনে করো এ তার মধ্যে একটা ছেলে। তত্ত্বজ্ঞান তোমার আছে, ভালো কথা, কিন্তু এরকম কান্নাকাটি করলে আমি নাম জপ করবো কি করে? বলে, তাহলে আমি কি করবো? তুমি একটাকে কোলে নাও, যেই অত্রিমুনির হাতে তুলে দিয়েছে। ভোলানাথ বলে, দিল দিল, আমাকে তুলে দিল, আমি এর কোলে থাকবো কেন? প্রসাদ করো। এমন প্রসাদ করে দিলেন ভোলানাথ। তখন অত্রিমুনি ছেড়ে দিয়ে বললে, সতী তুমি নাও, তোমার কোলে থাকবে ভালো। এইবার সতী মা বলে, আমি একজন একটাকে নিতে পারি, তিনজনকে নেব কি করে? বলে, তুমি এক কাজ করো, এখনো ভোগ রান্না হয় না, ফুল তোলা হয় না, কাজকর্ম কিচ্ছু হয় না, এদেরকে খাইয়ে দাইয়ে গাছে গাছে কাপড় বেঁধে দোলা তৈরি করে ঘুম পাড়িয়ে দাও। ভোলানাথ বলছে যাই বলো তাই বলো কৈলাসের চেয়ে ভালো লাগছে। গণেশের মা খালি ঝগড়া করে, কিন্তু এখানে এসে দোলায় চড়ছি কোলে দুলছি, আমার কি আমি আর ঘরে যাব না, ঘরে যাব না। তিনজনকে দোলায় শুয়ে দিল, ওদিকে তিন দেবী তাদের মন্দিরে খুঁজে না পেয়ে আবার সতী অনুসূয়া মায়ের বাড়িতে এসে গেছে। তবে এবারে আর ছদ্মবেশ স্টেশন একবারে সরাসরি, মা মা গো সতী মা আপনার জয় হোক। কে মা? ত্রিনয়নী হরে ধরণী মা দুর্গা। আপনি একই জগজ্জননী মা লক্ষ্মী? আপনি? আহা সাবিত্রী দেবী ব্রহ্মঘরণী। আপনি কোন দিকে যাবেন? আর কোন দিকে যাব, আপনি যা করছেন এখানেই আসতে বাধ্য হলাম। কেন মা, আমি কি করেছি? আচ্ছা বলতে পারেন আমাদের স্বামীরা কোন দিকে গেছে? আপনাদের স্বামী মানে ভোলানাথ নারায়ণ আর ব্রহ্মা, আমার কি সে ভাগ্য হয়েছে মা আপনার স্বামীদেরকে এখানে পাবো? তুমি নিত্যে বলো না কেউ কি আসেনি? বলে হ্যাঁ সকালবেলা তিনজন ব্রাহ্মণ। লক্ষ্মী এইখানেই ঢুকেছি। আচ্ছা মা সেই তিনজন ব্রাহ্মণ কোন দিকে গেল? বলে যেতে দিলে তো যাবে। মানে তাদের তাদের ইচ্ছে হয়েছিল তারা আমার কোলে বসে খাবে, আমার আমার কোনো গায়ে বসন থাকবে না। মা দুর্গা বলে এত কাণ্ড ঘটিয়েছে। তারপর কোন দিকে গেছে? বলে না তারা যেতে পারে না, আমি তাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছে, দেবো না নালে কোলে নেব কি করে? লক্ষ্মী শেষকালে বোধ হয় কোলে করে নিয়ে যেতে হবে। বাচ্চা বানিয়ে দিয়ে তাদেরকে দোলায় শুয়ে দিয়েছি, তখন বলছে নারায়ণ নারদ আর আসার সময় পায় না, হে ঢুকে গেছে। মা আপনারা এখানে কি ব্যাপার? কিছু না, আমাদের প্রভুদের খুঁজে পাই না। তা এখন পেলেন? খুঁজছি। আমার মনে হচ্ছে এনার বাড়িতেই তারা আছে। তা কোথায় আছে? বলে তিনজন ব্রাহ্মণ এখানে ঢুকেছে, উনি নাকি তাদেরকে বাচ্চা ছেলে বানিয়ে দোলায় শুয়ে দিয়েছে, তারাই আমাদের স্বামী হতে পারে। ও হতে পারে, তাহলে নাও হতে পারে। তাহলে চিনবেন? চিনে নেন মা অনুসূয়া, এনাদেরকে চিনিয়ে দেন। তবে নারদ চোখ মেরে বলে দিল, বড় করে দিও না ওই রকমই থা। কি এইবার এত বলি তিনি জননী গেল সেই ধান। তাকে গিয়ে ধরেছে, ও গো তুমি বাড়ি চলো বাড়ি চলো। মা লক্ষ্মী দেবী বলে, মা তোমার লজ্জা করে, ওটা তো আমার, এটা তো কি করে বুঝলি তোর? সাবিত্রী বলে, তোমরা যেটা ধরেছো ওটা তো আমার, আসলে চেনা তো যায় না, সব বাচ্চা বানিয়ে দিয়েছে। নারদ বলে জমে উঠেছে, এবার বোঝো মর্তের মানবী কত বড় সতী। কি অমনি নারদ বলছে, দেবীরা যখন কাঁদবে তখন বড় করে দেবে। কি দেবীরা চোখের জল ফেলে বলছে, মা আপনারাই ঠিক করে দেন আমাদের কোন টাকার, চিনতে পারছি না। নারদ বলে, মা বড় করে দিও না, শুধু চিনার মতো শক্তি করে দাও। এবার ভোলানাথের কটা চোখ? তিনটে নয়ন, আর নারায়ণের কোনো নয়ন নাই, আর ওদিকে ব্রহ্মাজির কোনো নয়ন নাই। ঠিক আছে, এখন ভক্তমণ্ডলী মায়েরা এখন একটু চেনার ভান করে দিয়েছেন, জানার মতো সুযোগ করে দিয়েছেন। দেখে ভোলানাথ ধারে শুয়ে আছে ত্রিনয়ন, কিন্তু একবারে উদাউট মানে কিচ্ছু নাই শুয়ে আছে। মা পার্বতী এতক্ষণ পরে চিনতে পেরে একবারে গায়ের কাছে গিয়ে বলে, লজ্জা আছে? এই যে কার্তিকের বাবা, বড় বড় কথা বলছি, এইখানে এসে যে ল্যাংটা হয়ে শুয়ে আছো, তোমার জন্য কি আমি মুখ দেখাতে পারবো না? ভোলানাথ বলছে, যাই বলো তাই বলো কার্তিকের মা, আমি আর যাবো না। এখানে দুই বেলাও বেশ কোলে নিয়ে খাওয়াচ্ছে, দোলায় ঘুম পড়াচ্ছে, আমার খুব ভালো লাগছে, আমি আর যাবো না। কি আমরা তিন দেবতা এখানেই থাকবো? কিন্তু মা পার্বতী বলছে, বিয়ে করার পরের দিন থেকে তোমাকে নিয়ে আমার অপমানের শেষ নাই। বলে কিরকম? বলে যে সেদিন যেদিন তুমি বিয়ে করলে সেদিন কি কাণ্ড বাঁধিয়েছে? ভগবান দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, প্রথমবার সতী মা, তিনি তো মারা গেলেন, অর্থাৎ অপমান সহ্য করতে পারলেন না, তিনি একান্ন পীড় হয়ে গেল। তারপরে তিনি আবার মেনকার ঘরে জন্ম নিলেন, গিরি তার বাবা হলো, সেখানে জন্ম নিলেন, তপস্যা করলেন মা পার্বতী অনেক হাজার বছর ধরে। তারপর দেবতা নারায়ণ সকলে বুঝিয়ে ভোলানাথের বিয়ে করলেন, বিয়ে দিলেন, মানে বিয়ে করতে চাইছিলেন না, তারাই অনুরোধ করে বিয়ে দিলেন। কিন্তু সেই বিয়ের দিন একটা গোলমাল ঘটলো, সবাইকে নিমন্ত্রণ করেছে, নারদকে নিমন্ত্রণ করে না। ও কোথায় গোলমাল বাঁধাবে, এই জন্য ওকে বাদ দিয়ে নিমন্ত্রণ করেছে। বিয়ে হতে যাচ্ছে ভোলানাথ, বাদ্যি বাজনা বাজিয়ে নারদ দেখা হয়ে গেল নন্দী ভেঙ্গের সঙ্গে। এই নন্দী, নন্দী, এই ভেঙ্গি, বলে কি কি হচ্ছে রে? বলে আমাদের বাবার বিয়ে। বাবার বিয়ে কেন? বাবার আমার বিয়ে হয়, ছেলেরা আনন্দে নাচছিস? বলে এটা হয়, আমাদের বাবার বিয়ে, আমরা নিচে নেচে যাচ্ছি। এইবার যাচ্ছে নারদ, বলে রে সবাইকে নিমন্ত্রণ করছে, আমাকে করে না কেন? বলে তুমি তো খালি ঝগড়া লাগো, গোলমাল বাঁধাও, এই জন্য বাবা বলছে বিয়ের পরে একদিন ডেকে খাইয়ে দেবো, বিয়েতে ডাকবো। নারদ বলে গোলমালে ঠাকুর যখন আমার নাম হয়ে গেছে, বিনা নিমন্ত্রণে যাবো। বিয়েতে গেল, যাওয়ার সময় রাস্তায় একটা ব্যাঙ লাপাচ্ছিল, ব্যাঙটাকে ধরে পোচড়ের মধ্যে নিয়ে নিল। লোকে কত লোকে বিয়ে বাড়িতে কত কিছু নিয়ে যায়, আমি ব্যাঙ নিয়ে যাও, ঢুকে গেল। ওদিকে ভোলানাথ বিয়ে হতে হতে দেখতে পেয়েছে নারদ ঢুকে গেছে, অমনি বলছে ব্রহ্মাজি মন্ত্রগুলো সেরে নাও, নারদ এসে গেছে, এ কিছু ঘটাবে। অমনি ভোলানাথ বিয়ে হচ্ছে, আর ওদিকে নারদ একবারে কাছে গিয়ে, বাবা ভালো আছেন? বাবা তোমার মনে নাই আমাকে নিমন্ত্রণ দিতে, তবে আমি চলে এসেছি। হ্যাঁ, ব্যাংটাকে বের করে বাবা ভোলানাথের পায়ের কাছে ছেড়ে দিয়েছে। কি কারণে ছেড়ে দিয়েছে? আমাদের দেশে দেখবেন যারা স্যুট প্যান্ট পরে, এইসব ছেলেরা যেদিন বিয়ে হতে যাবে স্যুট প্যান্ট পরবে, বন্ধুরা জড়িয়ে মরিয়ে কোনো রকম পরিয়ে দেয়। কিন্তু ভোলানাথ জীবনে বসন বদল করে না, ওই একটাই তার বসন, বাঘছাড়া, বাঘাম্বর। কি বাঘাম্বর পরে থাকে, ওটাই পরে বিয়ে হতে গেছে। কিন্তু কি দিয়ে বাঘাম্বর আটকে থাকে? এই যে প্যান্ট পরো তোমরা, কি দিয়ে আটকাও? দড়ি দিয়ে? ও এদের বেল্ট, ভোলানাথেরও বেল্ট আছে, ওইটাই বেল্ট, ওই সাপ, তবে মরা সাপ নয়, একবার প্রাণ জ্যান্ত সাপ পরে আছে। এখন মজা হয়েছে, নারদ কায়দা করে দিয়েছে, এই যে ব্যাংটাকে ভোলানাথের পায়ের কাছে ছেড়ে দিয়েছে। ব্যাং ভাগলো, আমি যখন চরণ পেয়েছি চরণ ছেড়ে যাবো না, এইখানেই লাপাবো। কিন্তু মুশকিল হলো বাবার কোমরে যে সাপটা আছে, সে দেখতে পেয়েছে লাপাচ্ছে। তখন সাপ ভাবলো বিয়ে বাড়িতে অনেকে অনেক কিছু খাচ্ছে, বাবা আমারও ব্যবস্থা রেখেছে। তবে এসব কাজে দেরি করা উচিত নয়, আমি নেমে সাপ, আমি নেমে ব্যাংটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নিই। এখন সাপ নেমে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সাপ নেমে গেলে তার কি হবে? অবস্থা খুবই খারাপ। সাপ ছেড়ে দিয়ে নেমে যাচ্ছে ব্যাংটা ধরার জন্য, আর সাপের সঙ্গে সঙ্গে এটাও নেমে যাচ্ছে। সেই সময় মেনকা মা কি করেছেন, বরণ ডালা নিয়ে জামাইবাবুকে বরণ করছে। শুরু করতে হয়, যখন নিচে থেকে উঠছিল তখন ঠিক আছে, কেমন যখন ওই উপর থেকে নিচের দিকে নাড়ছে, সে তো আর নাই নেবে গেছে। কি মা মেনকা ওই দেখে আর থাকে, বরণ ডালা ফেলে দিয়ে গেছে। নারদ বলে মেনকা মা, মেনকা মাথায় দেলো, এ গানে আপনারা নাচানাচি করেন অনেক ছেলেরা, এ মেনকা ঘুমটা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী শাশুড়িরা মাথায় ঘোমটা কেন দেয়, ওই দিন থেকে শুরু হল মেনকা মাথায় দেব। বেছে বেছে জামাই করলি চিরকালের লেহেঙ্গা, বেছে বেছে জামাই করলি চিরকালের লেহেঙ্গা, মাথায় দেব হয়ে গেল সংসার সমাধান। ভোলানাথকে মা পার্বতী বলছে এবার ঘরে তো চলো, কি ভোলানাথ তখন বলে কোলে তো কারো, চলো কলে করে নিয়ে চলো আমি চলে যাবো। মা পার্বতী বলছে লজ্জায় সকলে জিজ্ঞাসা করবে কোলে কে, আমি কি বলবো। কি নারদ তখন বলে কোনো উপায় নেই মা, এখন ওই সতী অনুসূয়া ছাড়া কোনো গতি নাই, আবার জল ছিটাবে তবে বড় হবে, অনুরোধ করো। তার মানে নারদ দেখছে সতী বলো। তখনই মা দুর্গা লক্ষ্মী দেবী বলছে আজ আমরা নির্দ্বিধায় তিনজন বলে গেলাম, তুমি কিংবদন্তি, তোমার তুলনা নাই পৃথিবীতে, তুমি দেব দানব গন্ধর্ব মানব সকলের কুলে এক মহাসতী নারী তুমি, আমরা নিজেরাই প্রকাশ করে গেলাম তুমি মহাসতী, আমাদের স্বামীদেরকে তুমি ফিরিয়ে দাও মা, আর আর আমাদেরকে উপদেশ দেন কি করলে আমরা সংসারে সুখী হতে পারবো। একটা কথা বলি মা, কখনো অন্য কারো দোষ দেখো না, যদি বড় হতে চাও প্রতিদিন নিজের দোষ দেখবে তাহলে তুমি পথপাত করবে। যা আমি তোমাদের স্বামীকে দিয়ে দিলাম, তবে আমার অভিলাষ থাকলো একদিন আমি তিনজনকে সন্তান রূপে পেতে চাই। পরবর্তীকালে তিনজন প্রভু অনুসূয়া মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, সে কথা আবার একদিন এসে বলবো। আজকে ভক্ত ভগবানের দোহায় মিলন মাধুরী রে, ভক্ত ভগবানের দোহায় মিলন মাধুরী রে, চাঁদ বদলে সবাই মিলে বলো হরি হরি, আরে চাঁদ বদলে সবাই মিলে বলো হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু।